السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين، رب هب لي من الصالحين، فبشرناه بغلام حليم. مهان الله سمست وبرشنشا جي الله আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম করে সৃষ্টি করেছেন, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুখ এবং কল্যাণের উপায় দীন ইসলাম, এই দীন ইসলামের সত্য পথ, সে পথের সন্ধান দান করেছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় দান করেছেন, তারই সমস্ত প্রশংসা। পৃথিবীতে যেসব নিয়ামত আল্লাহ দান করেছেন, তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে সৎ সন্তান, নেক ছেলে মেয়ে। সুতরাং এই সন্তান কেমন করে সৎ হবে, এবং সন্তান সম্পর্কে আমাদের যে দায়িত্ব রয়েছে, এ সম্পর্কে আমাদেরকে দীন ইসলামের সঠিক জ্ঞান হাসিল করতে হবে, এবং সেই মোতাবেক আমাদেরকে কর্ম করতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা সৎ হতে পারে, তারা আল্লাহওয়ালা হতে পারে, তারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হতে পারে, তারাও দুনিয়া এবং আখিরাতে সুখী হতে পারে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ছিলেন উত্তম তরবিয়তকারী, যিনি আমাদেরকে সন্তান সন্ততির উত্তম তরবিয়ত, ভালো লালন পালনের আদব কায়দা নিয়ম নীতি সুন্দরভাবে শিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই সন্তানদের সম্পর্কে, তবে বিষয়বস্তু হবে নবজাত সন্তানের বিধিবিধান সম্পর্কে। নবজাত সন্তানের সাথে সংশ্লিষ্ট যে মশলা মশাইলগুলি রয়েছে, যে করণীয় কাজগুলি রয়েছে, সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। সময়ের স্বল্পতার কারণে যেগুলি বর্জনীয়, অর্থাৎ যে কোনো বিদাত, আর বিদাতের শেষ নেই। একটি ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হলে যে আমাদের মুসলিম সমাজে উপমহাদেশে যে বিদাতগুলি রয়েছে, সেই বিদাত বলে শেষ করা যাবে না, এত বিদাত রয়েছে। এক কথায় জানতে হবে, যেসব জিনিস কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেসব জিনিস হচ্ছে বিদাত। আজকে সুন্নত নিয়ে আলোচনা হবে, আর আপনারা প্রশ্ন করতে পারবেন যেসব বিদাতের ছড়াছড়ি রয়েছে সমাজে, সেসবগুলির হুকুম সম্পর্কে, যেগুলি সম্পর্কে সন্দিহান আপনারা, যেগুলি কি করে মানুষরা, কিন্তু এগুলি কি হাদিস কোরআনে রয়েছে, শরীয়তে এগুলির বৈধতা রয়েছে কিনা, সে সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো নবজাত সন্তান সম্পর্কে যে কাজটি প্রথম, সেটি হচ্ছে মোবারকবাদ দান করা। মোবারকবাদ দান করা, যার ঘরে সন্তান সন্ততি জন্মেছে তাকে মোবারকবাদ দেওয়া হয়, আর যার বাড়িতে সন্তান সন্ততি জন্মেছে সেই ব্যক্তি অন্যদেরকে সুসংবাদ শোনাবে। এটি হচ্ছে কোরআনি সুন্নাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ তার সম্পর্কে ইরশাদ করছেন সূরা সাফাত, ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আমার প্রতিপালক আল্লাহর দিকে আমি ধাবিত, তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন, দেখাবেন। তারপরে দোয়া করছেন তিনি, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন তিনি, ইসমাইল ইসহাকের জন্ম হয়েছে তার বৃদ্ধ বয়সে, বার্ধক্যকালে। তো তিনি বলছেন رب هب لي من الصالحين হে আল্লাহ, হে আমার রব, প্রতিপালক পালনকর্তা, আমাকে সৎ সন্তান দান করো। সালেহীন চেয়েছ, শুধু সন্তান নাই, কারণ শুধু সন্তান অনেক সময় পাপের কারণ হতে পারে, আপনার দিন পালনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ মাল, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি ফিতনা, পরীক্ষার কারণ, পরীক্ষার কারণ, এর মাধ্যমে পরীক্ষা রয়েছে। যে সৎ সন্তান হয়তো হইল, তার মাধ্যমে আপনি সৎ, আপনিও সৎ থাকলেন হয়তো, অথবা আপনার সন্তান সৎ, অনেক সময় আপনি অসৎ। সৎ সন্তান হইলে তো আলহামদুলিল্লাহ ভালোই, আপনিও সৎ, কিন্তু যদি অসৎ সন্তান হয়, ভালো ভালো মানুষদের ঘরে অসৎ সন্তান জন্মেছে, নূহ আলাইহিস সালামের ঘরে অসৎ সন্তান জন্মেছে, তো অসৎ সন্তান যদি জন্মিয়ে যায়, যাকে অনেক চেষ্টা করলেন তারপরও দিন শেখাতে পারলেন না, দিনের দিকে ধাবিত করতে আকৃষ্ট করতে পারলেন না, নামাজ পড়াতে পারলেন না, ঠিক না, বড়ই পরীক্ষার কারণ, বরং আপনাকে অনেক সময় গোমরা পথভ্রষ্ট করে দিল, পাপে জড়িত করে দিল, হারাম খেতে হলো সেই অসৎ সন্তানের জন্য, ফিতনার কারণ। আরেকটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশদ করেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহজারুহুম, নিশ্চয় তোমাদের কিছু স্ত্রী আর কিছু সন্তান সন্ততি এমন হবে যারা তোমাদের শত্রু হবে। শুধু ফিতনাই বলেনি আল্লাহ, এখানে বলে শত্রু হবে। কোন শ্রেণীর স্ত্রী, কোন শ্রেণীর ছেলে মেয়ে শত্রু হতে পারে তা নিজেরাই চিন্তা করতে পারবেন। তো যাই হোক, সন্তান সন্ততি দুনিয়ার একটি বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু সে নিয়ামতটি নিয়ামত কখন হবে, যখন তা সৎ হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালেহীন, হে রব আমাকে সালেহীন দান করো, সৎ সন্তান দান করো। আল্লাহ কি বলছেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি অত্যন্ত ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলাম। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, যেহেতু আল্লাহ অগ্রিম জানছেন, যার ঘরে সন্তান সন্ততি জন্মাবে সে ব্যক্তি জানছিল না তার পূর্বে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, আল্লাহ সুসংবাদ শুনিয়ে দিলেন যে তোমার ঘরে ছেলে জন্মাবে, ধৈর্যশীল ছেলে অর্থাৎ ইসমাইল আলী সালামের সুসংবাদ আল্লাহ শুনিয়েছেন এই আয়াতে। অন্য আয়াতে রয়েছে, বেগোলামিন আলিম, জ্ঞানী ছেলের সুসংবাদ দিলাম, সেখানে তার ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় ছেলে সারার পেট থেকে, ইসাক আলী সালামের, ওখানে আলিম বলা হয়েছে জ্ঞানী, আর এখানে বলা হয়েছে হালিম, ধৈর্যশীল, যেহেতু জ্ঞানী দুজনে হলেও ধৈর্যের ব্যাপারটি বেশি ফুটে উঠেছিল ইসমাইল আলী সালামের ক্ষেত্রে, যেখানে কোরবানির মুহূর্তটি এসেছিল, বাবা জবাই করছে ছেলেকে, ধৈর্যশীল। তিনি বলছেন, ইয়াবাতে ইফাল মা তো আমার, আপনাকে যা আদেশ হয়েছে আব্বা পালন করুন, আপনি দ্বিধাদ্বন্দ্ব কেন করবেন, আল্লাহর আদেশ, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমি রাজি, প্রস্তুত আমি, কিরকম ধৈর্য। তাই আল্লাহ বলছেন হালিম, ধৈর্যশীল ছেলে সুসংবাদ দিলাম, তাই আল্লাহ সুসংবাদ দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে যার ঘরে ছেলে মেয়ে জন্মাবে, যখন জানতে পারলো যে আমার ছেলে মেয়ে জন্মেছে, সে হয়তো প্রথম জানলো, সুসংবাদ দেবে সে অন্যদেরকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে সুসংবাদ দেবে যে খুশির খবর, আমার বাড়িতে ছেলে মেয়ে জন্মেছে, সন্তান। অথবা সে হয়তো বিদেশি ছিল, যারা জানলো তাকে খবর দিল সুসংবাদ, যে আপনার জন্য সুখবর রয়েছে, সুসংবাদ রয়েছে, আপনার ছেলে বা আপনার মেয়ে জন্মেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের কথা কোরআনে বলেছেন, শুধু তাই না, জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ বয়সে ছেলের সুসংবাদ পেয়েছেন, ইয়াহইয়ার সুসংবাদ পেলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিরা লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আমাকে একা একেবারে ছেড়ে দিও না, আমি একাই মরে যাব, আর আমার কোনো ছেলে মেয়ে ভবিষ্যৎ, আমার কোনো প্রজন্মই থাকলো না, এরকম অবস্থায় আল্লাহ ছেড়ে দিও না, রব্বি লা তাযারনি ফারদা, আমাকে ফরদ করে একা করে ছেড়ে দিও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, উত্তম তুমি ওয়ারিস, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সুসন্তান দান করো। দোয়া করে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তিনি দোয়া করেছেন, আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগোলাম, তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, যার নাম ইয়াহইয়া রাখবে তুমি, আল্লাহই নামকরণ করে দিল, তুমি নাম রাখবে তোমার ছেলে ইয়াহইয়া, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এর আগে এই ইয়াহইয়া নামে কোনো ছেলে হয়নি পৃথিবীতে, প্রথম ইয়াহইয়া নাম আল্লাহ বলছেন, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এই প্রথম ইয়াহইয়া তোমার ছেলে হবে। মানে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন জাকারিয়া আলী সালামকে, যেহেতু আল্লাহ জানছেন, জাকারিয়া জানছে না যে আমার ঘরে এই বার্ধক্যে পৌঁছে গিয়েও ছেলে জন্মাতে পারে, আল্লাহ জিজ্ঞেস করছেন কেমন করে হবে, যে আল্লাহকে জিজ্ঞেস করছেন জাকারিয়া সালাম কি করে হতে পারে আল্লাহ, যাই হোক সেটা তার কাহিনীর দিক সেদিকে যাচ্ছে না, যেহেতু অনেক মাসলা মাসাইল রয়েছে নবজাত শিশু সংক্রান্ত যেগুলি আপনাদের সামনে বয়ান করবো। তাহলে প্রথম যে মাসলাটি সেটি হচ্ছে সুসংবাদ দেওয়া নেওয়া আর মোবারকবাদ পেশ করা। মোবারকবাদ যার ঘরে ছেলে মেয়ে জন্মেছে তাদেরকে মোবারকবাদ পেশ করা। মোবারকবাদের অর্থ হচ্ছে বরকতের দোয়া করা, আসলে বরকত থেকে, তাহলে বরকতের দোয়া করা, আল্লাহ যেন তোমার ছেলে মেয়েতে বরকত দিকে, আল্লাহ যেন তাদেরকে সৎ করে, তারা যেন সৎ হন, এইভাবে বরকতের দোয়া দেওয়া, তা হচ্ছে মোবারকবাদ। তাহলে মোবারকবাদ পেশ করা, সুসংবাদ দেওয়া, এই হচ্ছে নবজাত সন্তানের সম্পর্কে প্রথম একটি মাসলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে সুসংবাদ হাবাশশারনাহা বিস ইসহাক ওয়া মিন ওয়ারা ইসহাক ইয়াকুব, এত অগ্রিম সুসংবাদ দিয়েছেন ইসহাক আলাইহিস সালামের যখন জন্ম হচ্ছে তার ছেলে ইসহাকে, তো সুসংবাদ তোমাকে দিলাম, কিন্তু ইসহাকের পরে যে ইয়াকুব জন্মাবে, ইয়াকুব কার ছেলে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তো নাই, না ছেলের ছেলে, তার সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। তাহলে সুসংবাদ দেওয়া কত ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ অগ্রিম দিয়ে দিচ্ছেন তার বান্দা খলিলুল্লাহকে, তার খলিলকে খুশি করার জন্য। ফাবাশশারনাহা বিইসহাক, এখানে তার স্ত্রীর কথা বলা হয়েছে, আমি সারাকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সুসংবাদ দিলাম ইসহাকের, ওমিন ওয়ারা ইসহাক ওয়া ইয়াকুব, ওমিন ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে তার প্রজন্মে তার আর ঘরে জন্মাবে কে? ইয়াকুব। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন বুশরা। তাহলে সুসংবাদ দেওয়া, সুসংবাদ গ্রহণ করা, খুশি হওয়া খুশির খবরে ছেলে মেয়ে ঘরে জন্মালে, আর মোবারকবাদ দান করা, এগুলি হচ্ছে সুন্নত কাজ, যে কথাগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে উল্লেখ করেছেন। এই আয়াতগুলি সূরা মারিয়াম রয়েছে, সূরা সাফাত রয়েছে, সূরা হুদ রয়েছে, যে আয়াতগুলি উল্লেখ করলো। নবজাত শিশু সংক্রান্ত দ্বিতীয় মশলা হচ্ছে আজান এবং একামতের মশলা। তবে শুনে রাখুন যে আজানের মশলাটি সম্পর্কে হাদিস যেটি রয়েছে সেটি হচ্ছে হাসান পর্যন্ত, মানে সহি মোটামুটি, কিন্তু একামত সম্পর্কে যে হাদিসটি রয়েছে জঈফ, যে কয়েকটি হাদিস রয়েছে এত জঈফ যে নির্ভরযোগ্য নয়। হাদিসগুলি আপনাদেরকে শোনাচ্ছি, কোথায় রয়েছে তাও শোনাচ্ছি। প্রথম হাদিস, সাহাবি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হুসাইন হিনা ওয়ালাদাতহু ফাতিমা, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন বিন আলী ফাতেমার ছেলে, হুসাইনের কানে আজান দিলেন হিনা ওয়ালাদাতহু ফাতিমা, যখন তিনি ফাতেমার ঘরে জন্মগ্রহণ করলেন তখন। হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই মহাদ্দেশ তিনি হাদিসটিকে হাসান বলেছেন, আমলযোগ্য। তাহলে আজানের ব্যাপারে আমরা মোটামুটি জেনে নিলাম যে আজান নের হাদিসটি, আর আজান কিসে এই কথাটি আরো ফি উযনিল হুসাইন, উযন মানে কানে আজান দিয়েছে, কানে আজান, তাহলে চিৎকার করে আজান নাই, যে আজান আমাদের দেশে প্রচলিত রয়েছে, তাহলে চিৎকার করে যখন কারো বাড়িতে ছেলে হলো তখন এই আজান নামাজের মতো আজান শুরু হয়ে গেল, আজান শুনে গ্রামের লোক জানতে পারছে, আশেপাশের লোক জানতে পারছে, হ্যাঁ কিছু হয়েছে ওর বাড়িতে, এটি তাহলে বিদাতের আকার ধারণ করেছে। এরকম আজান নেই, কানে আজান দেওয়া, এরকম চিৎকার করে আওয়াজ নয় কানে, যাতে করে আওয়াজটা পৌঁছে যায় তার। আল্লাহ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির হিকমত সম্পর্কে বলেছেন যে একটি ছেলে যখন পৃথিবীতে বা মেয়ে সন্তান সন্ততি যখন পৃথিবীতে আসে তখন বিভ্রান্ত করার চেষ্টা করে, যে হাদিসে রয়েছে যে শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেই সময় শয়তান পৌঁছার আগেই তার কানে পৌঁছে গেল আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, পৃথিবীতে কিছু মহান নেই আল্লাহ ছাড়া, আল্লাহ একমাত্র মহান, সাক্ষ্য দান করছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি সত্য মাহবুদ নেই, এ হচ্ছে সত্য পথ, কালিমা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আর পথ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ নিয়েছিলেন রাসূল হিসেবে সেটি হচ্ছে সত্য পথ, এছাড়া আর কোনো সত্য পথ নেই, অন্য কোনো পথ নেই, শয়তানের পথ। তারপর এই পথের উপর টিকে থাকতে হলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দেখুন হিকমত, দেখুন এক এক এই পথ, কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পথের উপর যদি কায়েম থাকতে হয়, প্রতিষ্ঠিত থাকতে হয়, তাহলে কি করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ ছাড়া কালেমার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাতের উপর টিকে থাকা যায় না, মানে নামদারি মুসলমান হয়ে কোনো লাভ নেই, তোমার ইসলাম ক্যান্সেল হয়ে যাবে, থাকবে না, ইসলাম টিকবে না, ইসলামের টিকিয়ে রাখার শর্ত হচ্ছে নামাজ, হাইয়া আলাস সালাহ, হাইয়াল আল সালাহ, আর এটি হচ্ছে এই সালাত হচ্ছে মুক্তির পথ, নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। এই জন্য জাহান্নামী প্রথম উত্তরই বলবে যে লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না, সেই জন্য জাহান্নামে আসতে হয়েছে। আক্ষেপের সাথে যখন তাদের জবাব আসবে জান্নাতীদের উত্তরে, প্রশ্নের উত্তরে, তখন তারা কি বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন। হাইয়াল আল সালার পরে হাইয়াল আল সালাহ বলার উদ্দেশ্য যে মুক্তির পথ একমাত্র হচ্ছে নামাজের পথ, নামাজ ছাড়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পরে নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। তো এই কথাগুলি শয়তান বিভ্রান্ত করার আগে, শয়তান ক্ষতি সাধন করার আগে তার কানে পৌঁছে গেল। দ্বিতীয় হাদিস শুনুন এই আজান সম্পর্কে, একামত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান ওলেদালাহু মাউলুদ, যদি কারো ঘরে সন্তান জন্মায়, ফা আযানা ফি উযনিহি ইয়ুমনা, ডান কানে আজান দিল। এখানে ডান কানের কথা নির্দিষ্ট করা হয়েছে, আগের হাদিসে যেখানে হযরত হুসাইনের কথা রয়েছে সেখানে কানের নির্দিষ্টকরণ নেই। ডান কানে আজান দিল, ও আকামা ফি উযনিহি ইয়ুসরা, বাম কানে একামত দিল। লাম তাদুররহু উম্মুস সিবিয়ান, তার ক্ষতি করতে পারবে না উম্মুস সিবিয়ান নামক শয়তান। উম মানে মা, আর সিবিয়ান সাবিয়ের বহুবচন, সিবিয়ান মানে নাবালক শিশুরা, নাবালক ছেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে বলা হয় সিবিয়ান। তো নাবালক ছেলে মেয়েদের মা নামক যে উম্মুস সিবিয়ান নামক যে শয়তান রয়েছে, শয়তানি, হ্যাঁ, মহিলা শয়তান, জিনদের মধ্যে তো নারী পুরুষ আছে না, সে ক্ষতি করতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবজাত শিশুর ক্ষতি করার চেষ্টা করে শয়তানে, এই উম্মুস সিবিয়ান নামক শয়তানে ক্ষতি করার চেষ্টা করে। হাদিসটি রয়েছে ইবনু সুন্নির একটি হাদিসের কিতাব রয়েছে, ইবনু সুন্নি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম নাসাই যে ছয়টি কিতাব, একটি কিতাব যে নাসাই শরীফ আছেন, তো ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন ইবনু সুন্নি, তার একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনের কি আমল দোয়া, এ সম্পর্কীয় কিতাবটি, হাদিসের কিতাব। এই কিতাবে এই হাদিসটি রয়েছে, এই হাদিসটি সম্পর্কে দুই রকমের মন্তব্য আছে। কিছু ওলামার মহাদ্দিসরা বলেছেন যে হাদিস একেবারে মওযু মানে জাল, তাহলে আমলযোগ্যই নয় তাহলে। আর ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি যঈফ, যঈফ যদি অল্প যঈফ হয় আর একাধিক সূত্র থেকে আসে তাহলে কোন রকম, আর যেহেতু এর আজানের হাদিসটি হাসান সুতরাং হয়তো একটু হয়তো, কিন্তু যতগুলি সূত্র এসছে একটিও মানে হাসানের কাছাকাছি নাই, যঈফ অথবা জাল। তো আর একামতের হাদিসগুলি, কিন্তু এই হাদিসটিতে একামতের উল্লেখ এসছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই তার একটি প্রসিদ্ধ কিতাব আছে এই নবজাত শিশুর আহকাম সংক্রান্ত, মাসলা মাসায়েল সংক্রান্ত কিতাব, কিতাবটির নাম হচ্ছে তোহফাতুল মওলুদ বি আহকামিল মওলুদ, তোহফাতুল মওলুদ বি আহকামিল মওলুদ, আহকামুল মওলুদ মানে নবজাত শিশুর আহকাম, মাসলা মাসায়েল। তো এই কিতাবে তিনি এই হাদিসটি উল্লেখ করার পর বলেছেন হাদিসটি যঈফ। তৃতীয় হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হাসান বিন আলী, আগের হাদিসটি ছিল হুসাইন সম্পর্কে, তাই না, এখানে হাসান, হাসান বড় না হুসাইন বড়, হ্যাঁ হাসান রাদিয়াল্লাহু তাআলা বড়, জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলীর কানে আজান দিলেন ইয়াউমা ওলিদ, যেদিন তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, ওয়া আকামা ফি উযনিহিল ইউসরা, আর তার বাম কানে তিনি একামত দিয়েছিলেন। হাদিসটি বাইহাকীতে রয়েছে, অত্যন্ত দুর্বল হাদিসটিও, এই হাদিসটিও দুর্বল। সুতরাং যারা গবেষক ওলামায়ে কেরাম তারা বলছেন যে একামত সংক্রান্ত হাদিসগুলি একটিও সহি নাই, মানে হাসানের পর্যায়েও পৌঁছে না, আস্থা করা যায় না। পক্ষান্তরে আজানের হাদিস হাসান, সুতরাং আজানের উপর আমল করা যাবে ইনশাআল্লাহ। এই ছিল দুই নম্বরের মাসলা। তিন নম্বরের মাসলা নবজাত শিশু সংক্রান্ত, তা হচ্ছে তাহনিক করা। আরবিতে তাহনিক হান্নাকা থেকে তাহনিক করা বলা হয় কোন খেজুর, খেজুর তো মিষ্টি, আর খেজুর না থাকলে কোনো মিষ্টি জিনিস, তো খেজুরটাই সুন্নত। খেজুরকে নিয়ে চিবিয়ে নরম করে দিয়ে, কোনো ভালো মানুষের দ্বারা হলে বেশি ভালো, নেক পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যদি খেজুরটি চিবিয়ে দেয় তো ভালো, আর যদি কোনো আল্লাহওয়ালা মানুষ না থাকে তো তার বাবা রয়েছে, মা রয়েছে, কেউ চিবিয়ে দিবে। তবে ধার্মিক লোকেরাকে দিয়ে এই কাজটি করা উচিত, যারা দিনদার পরহেজগার মানুষ, সে আলেম হোক অথবা আলেম না হলেও, যাতে করে পরহেজগার মানুষ দিনের ফরায়েজ ওয়াজিবাত সুন্নতের পাবন মানুষ হয়, ফাসেক লোক না হয়। তো কোনো সৎ মানুষকে দিয়ে, যত সৎ মানুষ হবে তত ভালো, সৎ মানুষকে খেজুর দিয়ে, তারপরে খেজুরটিকে চিবিয়ে একেবারে নরম করে দিয়ে ওই চিবিয়ে দেওয়া খেজুরটি ওই নবজাত শিশুর মুখে দিয়ে দিতে হবে। সেটা ছোট বাচ্চা মিষ্টি জিনিস, জিভে পড়লে সেটা নিবে, তো এই কাজটিকে তাহনিক বলা হয়, এই কাজটি সুন্নত, যেটা আমাদের দেশের মানুষরা করে না, করে না। অথচ বুখারি মুসলিম শরীফের হাদিস দেখেন কি অবস্থা। বুখারি হাদিস আজান একামত সম্পর্কে মানুষ জানছে, যেগুলি মানে একামত যেখানে জাল পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু সহিহ বুখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস অনেকেই জানে না, বরং অধিকাংশ মুসলমান ভাইরা জানে না। শুনুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ওলেদ আলী গোলাম, তিনি আনাসের মাকে বিয়ে করেছিলেন, আনাসের আম্মা, তার নাম রোমাইসা। আমাদের তো রোমিসা রোমিসার কিসটা খুব মশহুর হয়েছে আমাদের, আছে না? তো উম্মে সুলাইম, তার ডাক নাম ছিল উম্মে সুলাইম আর আসল নাম ছিল রোমাইসা। আমাদের ওইটাকে একটু বিকৃত করে রোমিসা বলে আর লোকেরা নাম রাখে রোমিসা, আসলে রোমাইসা। তো আনাসের জন্ম হয়েছিল আগের আব্বা থেকেই, তারপরে ওর আম্মা যখন বিধবা হইল তখন আবু তালহা বিয়ে করেছিলেন, আবু মুসা আশআরীর কথা না, আবু তালহা বিয়ে করেছিলেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওলেদ আলী গোলাম, আমার একটি ছেলে জন্মালো, ফাআতাইতু বিহি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসলাম, ফাসাম্মাহু ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি তখন ছেলেটির নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামারা, তাহলে আল্লাহ রাসূল কি করলেন, নাম রাখলেন একটি কাজ, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া হান্নাকাহু বিতামারা, খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর একটি রিওয়ায়াত রয়েছে ওয়া দাআলাহু বিল বারাকা, নাম রাখলেন, খেজুর চিবিয়ে মুখে দিয়ে দিলেন আর বরকতের দোয়া করে দিলেন। তাহলে বরকতের দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কারো ছেলে মেয়ে জন্মালে অন্যরা যারা খবর পাবে বরকতের দোয়া করতে হবে, আমরা করি না, বকিলি করি এই ক্ষেত্রে, অথচ দোয়া করলে নিজেরও ফায়দা রয়েছে। হাদিস আছে, যদি কোনো মমিন বান্দার জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ কবে নিয়েছিল, আল্লাহ যেন ওই রকমই তোমাকেও দান করে, এই ক্ষেত্রে খুশি হবে। একজন মানুষ এসে বলল যে আমার ছেলে জন্মেছে, আমার মেয়ে জন্মেছে, কিছুই বললেন না আপনি, তার মনটা খারাপ হয়ে উঠবে, মনে হচ্ছে এর এর জ্বলন হয়ে গেল, হিংসা আমার ছেলে জন্মাতে মেয়ে জন্মাতে, ওরই হয়তো কষ্ট হচ্ছে। বিশেষ করে আজকালকার মানুষরা কেমন জানেন, যদি দেখে এই লোকটির পাঁচটি সাতটি ছেলে অলরেডি আছে আর তারপরে এসে বলছে যে আমার ছেলে জন্মেছে মেয়ে জন্মেছে, তো ওর মন বেজা, মনে হচ্ছে ওরই মাথা ভারী বেশি, যে খাওয়াচ্ছে ওর কোনো প্রশ্নই নাই হয়তো, আর যে শুনছে তার মাথায় ভারী। এমন বদনসিব এক শ্রেণীর মুসলমান দা যে তারই ভারী, হ্যাঁ এত ছেলে মেয়ে ওরই কষ্ট হয়ে যাচ্ছে, ওরই কষ্ট হয়ে যাচ্ছে। বাবা যারা লালন পালন করছে তাদের কষ্ট হচ্ছে কিনা, তোমারই কেন কষ্ট হতো? তো বরকতের দোয়া করলে কমপক্ষে এইটা অন্তর থেকে দূর হয়ে যাবে। এই কথা ভাববে না যে ওর মনে কষ্ট হলো আমার ছেলের কথা শুনে, মেয়ে জন্মার কথা শুনে, বা কিছু হ্যাঁ বা তার গায়ে জ্বালা হইলো, এসব তো ভাববে না সে। বরকত মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বরকত দান করে, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে সৎ করে, দুটো কথা খরচ করলেন কিন্তু তার মনটাও খুশি হয়ে গেল আর আল্লাহও খুশি হলো, সুন্নতের মোতাবেক আমল হলো, আর ফেরেশতা আপনার জন্য দোয়াও করলেন, কত ফায়দা। তো ইব্রাহিম নাম রাখলেন, ওয়াহান্না কাহবে তামারা, একটু খেজুর দিয়ে তাহানি করে দিলেন, অর্থাৎ মুখে চিবিয়ে দিলেন, বরকতের দোয়া করলেন, ওয়া দাফা আহু ইলাইয়া, কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ছেলেটি দিয়ে দিলেন। ওয়া কানা আকবারু ওয়ালাদি আবি মুসা, এ ইব্রাহিম আবু মুসা আশআরীর বড় ছেলে ছিল। যে ঘটনাটি বলছিলাম যে আনাসের মায়ের কথা, সেটি হচ্ছে আবু তালহা, সেই ক্ষেত্রে আর ঘটনা রয়েছে, আবু তালার ঘটনাটি পরে শোনাচ্ছি। একুল আনাস, আনাস এখন আবু তালার ঘটনাটি বলনা করছেন, বলছেন আবু তালহা আমাকে বললেন, কাল আবু তালহা, আবু তালহা কি বললেন, এই হেমেল হু, এই ছেলেকে নিয়ে যাও তুমি, হাত্তা তাতিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, ওয়া বাসা বিহি বেতমারাত, কয়েকটি খেজুরও দিয়ে পাঠালেন। এই যে সুন্নতটার উপর আমল করতে হবে, আল্লাহ রসুলের কাছে খেজুর নাও থাকতে পারে আর আমার ছেলে, সুতরাং আমি দিয়ে পাঠাই, খেজুর দিয়ে পাঠালেন, কয়েকটা প্লেটে করে পাত্রে করে খেজুর দিয়ে পাঠালেন। ফা আখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে নিয়ে দিলেন। ফাকালা আমাহু শাই, কিছু নিয়ে এসছো, মানে খেজুর টেজুর নিয়ে এসছো? কালু নাম তামারা, তো একটি খেজুর নিয়ে এসছি রাসূলুল্লাহ। ফা আখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুরটিকে নিয়ে নিলেন, ফামাজা গাহা, মুখে দিয়ে চিবিয়ে দিলেন, সুম্মা আখাযাহা মিন ফীহি, মুখ থেকে বের করলেন, ফাজাআলা ফী ফিসবী, সেই নবজাত শিশুর মুখে দিয়ে দিলেন সেই চিবানো খেজুরটি। সুম্মা হান্নাকাহু ওয়া সাম্মাহু আব্দুল্লাহ, এই ছেলেটির নাম রাখলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ জানাসের ভাই, বই কি এটাকে বলে বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই তাই না, বাবা আলাদা। হাদিসটি বুখারী মুসলিমে, এই হাদিসটি বুখারী, তাহলে বুখারী মুসলিমে এ সম্পর্কে মিষ্টি জিনিস মুখে নিয়ে, নেক মানুষের মুখে দিয়ে, তারপরে নবজাত শিশুর যে মুখে দিতে হবে, বুখারী মুসলিমে অনেকগুলি হাদিস রয়েছে এই ক্ষেত্রে। আবু মুসা আশআরীর ঘটনাও রয়েছে, দুইটি রিওয়ায়াত রয়েছে এই ক্ষেত্রে। তারপরে আবু তালহার আর ছেলের ঘটনাতেও রয়েছে। এই একটি মাসালা। চতুর্থ মাসালা হচ্ছে নবজাত শিশু সংক্রান্ত আকিকা করা। এই আকিকার মতো সুন্নাতে মুয়াক্কাদা কাজও অধিকাংশ মুসলমান আমাদের দেশের করে না, পক্ষান্তরে করে কি বিদাতি কাজ, পার্টি করে। আকিকা করবে না, পার্টি করে, মিষ্টির পার্টি করে বা এমনি খাওয়া দাওয়ার পার্টি করে। তারপরে প্রতি বছর ওই বার্থডে বিরাত, জন্মদিবসের বিরাত পালন করতে রয়েছে, কিন্তু এই সুন্নাতে রাসূলুল্লাহ আকিকা করবে না। অথচ আকিকার খুব বেশি গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি সামর্থক, যার ক্ষমতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, সেই ব্যক্তি আকিকা না করলে সে গুনাহগার হবে এবং তার শিশুর ক্ষতি হবে। মনে রাখবেন, সেই শিশু যদি মারা যায় বাল্য জীবনে, তাহলে তার শাফাত থেকে মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে। ওলামায়ে কেরাম বলেছেন যে হাদিসটি রয়েছে যে মুরতাহিনুন বিআকিকাতে কুল্লু গোলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটি শিশু বালক বালিকা তার আকিকার সাথে বাঁধা থাকে, ঝোলা থাকে। এর অর্থ সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে সেই ছেলে বা মেয়ে শিশু যদি বাল্য জীবনে মারা যায়, তাহলে হাদিসে যে রয়েছে যে বাবা মায়ের জন্য সাফাত করে জান্নাতে নিয়ে যাবে, এই সাফাত থেকে মাতা পিতা মাহরুম থাকবে আকিকা করে নিয়ে জন্য। তো আকিকার মশলা সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, কিন্তু সংক্ষেপে দুই একটি হাদিস শোনাবো। আকিকার বিভিন্ন দিক রয়েছে, আজকে সময় নেই, যেহেতু নবজাত শিশু সংক্রান্ত সমস্ত মশলাগুলি আপনাদের সামনে বয়ন করতে চাইছি, কিন্তু যতটুকু বলা সম্ভব অল্প কিছু মাসলা মাসাইল যেগুলি আকিকা সংক্রান্ত সেগুলি বয়ান করেছি। আকিকা সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মাল গোলামে আকিকাতুন, প্রত্যেক শিশুর সাথে আকিকা রয়েছে, প্রত্যেক শিশুর সাথে আকিকা রয়েছে, মানে আকিকা করতে পারলে করতে হবে। ফা আহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো, পশু জবাই করো। এই ক্ষেত্রে যতগুলি হাদিস রয়েছে সেসব হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবাই কেরামরা যা করেছেন, আল্লাহ রাসূল মাল গোলামে আকিকাতুন ফা আহরিকু আনহু দামান, প্রত্যেক শিশুর সাথে তার আকিকা জরুরি রয়েছে, সুতরাং সেই শিশুর পক্ষ থেকে, নবজাত শিশুর পক্ষ থেকে কি করো, রক্ত প্রবাহিত করো, মানে তার আকিকা জবাই করো। ও আমিতু আনহুল আজা, আর তার কষ্টদায়ক জিনিসগুলি দূর করো, তার কষ্টদায়ক জিনিস দূর করো। এর অর্থ কি, এর ব্যাখ্যা করা হয়েছে আরেকটি হাদিস দিয়ে, যে হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইহু লাকু রাসুহু, তার মাথা মুন্ডন করে দেবে। যেহেতু যে শিশু জন্মেছে মায়ের পেট থেকে যে চুলগুলি নিয়ে, সেই চুলগুলি কে আজা বলা হয়েছে এই হাদিস। আজা কষ্টদায়ক জিনিস, আজা মানে কষ্টদায়ক জিনিস হয়, আজা মানে নোংরা জিনিস হয়, নোংরা জিনিসই কষ্ট দেয় মানুষকে, রাস্তায় যদি পড়ে থাকে নোংরা জিনিস তাহলে তো কষ্টদায়ক জিনিস। তো কষ্টদায়ক জিনিস কথাটি একটু ব্যাপক, হয়তো নোংরা জিনিস নাই কিন্তু কষ্টদায়ক, যেন কাঁটা কাঁটা পড়ে রয়েছে রাস্তায়, হ্যাঁ কোনো এমন এমন কিছু পড়ে রয়েছে যাতে মানুষকে আঘাত হতে পারে, মানুষ আহত হইতে পারে, কষ্টদায়ক নোংরা না হইলেও। তো আজা মানে কষ্টদায়ক জিনিসও হয়, আর আজা মানে নোংরা ময়লা জিনিসও হয়, নোংরা জিনিসও হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আজা বলেছেন, আর একটি হাদিস বলেছেন ইহলাকু রাসহু, মাথা মুন্ডন করতে হবে। এই জন্য দুইটি হাদিসের সমন্বয়ে ওলামারা বলেছেন যে আজা দূর করতে, কষ্টদায়ক জিনিস দূর করতে হবে বা এই ময়লা বা আবর্জনা দূর করতে হবে, তার মানে মায়ের পেট থেকে যে সব চুল সহ জন্মেছে ওই সপ্তম দিনে সেই চুলগুলি কি কি করে দিতে হবে, মুন্ডন করে, মাথা মুন্ডন করে দিতে হবে, চুলগুলি সাফ করে দিতে হবে। পক্ষান্তরে যে মশলাটি বলছিলাম যে আকিকার ক্ষেত্রে খাসি বকরি বা ভেড়া ভেড়ি দুম্বা এগুলি জবাই করাই হচ্ছে সুন্নত, গরু জবাই করা অথবা উট জবাই করা ভাগেই হোক। আর অধিকাংশ ভাইয়েরা আমাদের দেশের মুসলমান ভাইয়েরা কি করে, ভাগ করে, আর কিয়াস করে কুরবানির উপর। এর কোনো প্রমাণ নেই, ভাগের তো প্রমাণ নেই নেই, বরং গোটা গরু গোটা খাসি এরও কোনো প্রমাণ নেই, নবী সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই, সাহাবাই কেরাম করেনি। পরবর্তীকালে কিছু তাবেইনরা করেছেন, তাদের খেয়ালে যে যখন খাসি করতে পারি, যখন দুম্বা করতে পারি, তো গরু জবাই করলাম বা ওর জবাই করলাম, কিন্তু এই ক্ষেত্রেও ভাগের কোনো প্রমাণ নেই, গোটা গরু গোটা উট জবাই করা আর কেউ করবেন না। কাউকে যদি বলা হয় যে তুমি গরু করবে, ঠিক আছে দুটো গরু করো, ছেলের পক্ষ থেকে করবে না। কিন্তু এত সুবিধাবাদী আজকালকার মুসলমান একটু সুযোগ পেয়েছে যে কিছু আলেমরা বলেছে, দলিল আছে, নেই এসবের কোনো প্রয়োজন মনে করে না, কুরবানির সাথে দুটো ভাগা দিল কুরবানি বা একটা ভাগ দিল কুরবানি আর সাথে আকিকার দুটো ভাগ দিয়ে দিল, না কোনো প্রমাণ নেই। এরকম কুরবানি যখন প্রমাণ নেই তখন হবে না, সুন্নতের খেলাফ কাজ, এগুলি মানুষের তৈরি করা জিনিস, কেয়াস ভিত্তিক জিনিস। যখন কুরবানিতে চলছে, কেয়াস ভিত্তিক কেন বললাম, কুরবানির উপরে ক্যাশ করা হয়েছে। যেমন কুরবানিতে ভাগ চলে গরুতে বা উঠে, তখন আকিকাতেও চলতে পারে। এগুলি হচ্ছে ক্যাশ ভিত্তিক কথাবার্তা। অথচ যদি চলে চলে এই কথাটি ঠিক হইতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অভাব ছিল, দারিদ্রতা ছিল, অসচ্ছলতা ছিল, তখন নবী সাল্লাম এই সুযোগটি যেমন কোরবানির ক্ষেত্রে দিয়েছেন সাহাবাই কেরামদেরকে, এই শরীয়তটি বলতে কি অসুবিধা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবাই কেরামরা কেন জানতে পারলেন না, করলেন না এই আমলটি? কোনো হাদিস নেই। অথচ আকিকা সম্পর্কে অনেক হাদিস রয়েছে বিভিন্ন হাদিসের কিতাবে। তো আকিকা সম্পর্কে নবী সাল্লাম এই হাদিসটি বলেছেন বুখারী শরীফে। আরেকটি হাদিস শুনুন, এই আকিকা কোন দিনে করতে হবে আর কয়টি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আন্না রাসূলুল্লাহ আমারাহুম আনিল গোলামে শাতানে মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতে শাতান। সাহাবাই কেরামদেরকে নবী করিম আদেশ করেছেন যে ছেলে হলে শাতানে মুকাফিয়াতান, দুইটি বকরি ছাগল বা খাসি জবাই করবে, আর সমবয়স্ক সমবয়স্ক মানে একই রকম মোটামুটি, এমন না হয় যে একটা 5 কিলো 7 কিলো গোস্ত আর একটা হচ্ছে 15 কিলো গোস্ত 12 কিলো গোস্ত, কাছাকাছি সমান বয়সের মনে মনে হয় 19-20 হয়তো, 1-2 কিলো কম বেশি হইলো সেটা আলাদা কথা। মোকাফে আকান বলেছেন মানে সমবয়স্ক দুইটি ছাগল জবাই করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন। ওয়ানিল জারিয়াতে মেয়ে জন্মালে শাতুন, একটি বকরি বা একটি খাসি একটি বকরা জবাই করবে। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস। তাহলে এই হাদিস দ্বারা ছেলে মেয়েদের ক্ষেত্রে পার্থক্য বুঝতে পারলাম। হেকমত আল্লাহ ভালো জানেন, হেকমত আল্লাহ ভালো জানেন এই ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে অবিচার করা হয়নি এক শ্রেণীর জাহেল মুসলিমরা আর ইহুদি নাসারাদের, কাফেরদের, ইসলামের শত্রুদের এসব শয়তানি কথার শিকার হয়ে যায়। দেখো তোমাদের দিনে কেমন অবিচার করা হয়েছে, ছেলে হলে দুটি জবাই করতে হবে, দুটি খাসি, আর মেয়ে হলে একটি। এবাদত এর নাম যে আল্লাহ কি করবে আনুগত্য করবে, এবাদত এর নাম যে তার রসুলের আনুগত্য করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে ধ্বংস করিও না। তো এই ক্ষেত্রে যুক্তি কি আছে না আছে, সাহাবায়ে কেরামদের আদর্শ এটি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শ এবং আমার খুলাফায়ে রাশিদিন আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। তারপরে সাহাবায়ে কেরামদের আদর্শে তোমরা থাকো, যেহেতু সাহাবায়ে কেরামের দলটি হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত দল, দল হিসাবে সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল শিরনত করে মেনে নেওয়া। انما كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ان يقولوا سمعنا واطعنا واولئك هم المفلحون। আল্লাহ সূরা নূরে ইরশাদ করেছেন মুমিনদের উক্তি হচ্ছে, মুমিনদের বচন হচ্ছে কি, এই মুমিন প্রথম সারির মুমিনদের যারা আদর্শ মুমিন তাদের কথা বলা হয়েছে, আর তাদেরকে যারা ফলো করবে তাদের অনুসরণ করবে সেসব মুমিনদের কথা হচ্ছে যে ইজা দৌ ইলাল্লাহ ওয়া রাসূলি, যখন তাদেরকে বলা হবে আল্লাহর কথা রসুলের কথা, যে আল্লাহ রসুলের বিধান হচ্ছে আল্লাহ রসুলের পক্ষ থেকে যে ছেলে জন্মালে দুটি জবাই করবে বাবা, আর মেয়ে জন্মালে একটি জবাই করবে, তো কি বলতে হবে তাহলে? যেহেতু বিষয়বস্তু আমাদের এটি, সেই জন্য উদাহরণ দিলাম যে কোনো ক্ষেত্রে 17 রাকাত ফরজ নামাজ, 17ই কেন, এর উত্তর কি? হ্যাঁ 12 রাকাতই সুন্নত রাতে বা কেন? হ্যাঁ 1 থেকে নিয়ে 9 পর্যন্তই কেন বেতর, তার বেশি কেন নাই? 25 পড়লাম, বেজোড় করতে হলে তো 35 করলেও বেজোড় হয়, হ্যাঁ তা কেন করলাম না? 51 করলে তো আমাদের দেশে 151 কত 51 টাকা মোহর বাঁধে, হ্যাঁ মোহর যত টাকা হইলো, লাখ লাখ যা হইলো, হাজার হইলো, তারপর শেষখানে 1 টাকা বাড়াইতে হবে। তো এসব মানুষের মানে প্রথা আর কি। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আল্লাহ হিকমত ভালো জানেন যে বেতর বাবা 1 রাকাত 3 রাকাত 5 রাকাত 7 রাকাত 9 রাকাত, তাহলে কোন ক্ষেত্রে আপনি এতরাজ করবেন আর মুক্তি পাবেন আপনি? তো মুমিনের আদর্শ কি হচ্ছে, যখন তাকে বলা হবে যে তোমার ছেলে জন্মেছে দুটি জবাই করো, মেয়ে জন্মেছে একটি করো, কি বলবে সে? আইয়াকুলু, তার কথা হচ্ছে সামেনা, আমরা শ্রবণ করলাম কান দিয়ে, দিনের মাসলা জানলাম, ওয়াতানা মেনে নিলাম, বা উলাইকা হুমুল মুফলিহুন, এরাই মুক্তি পাবে, এরাই মুক্তি পাবে, আল্লাহ পরিত্রাণ মুক্তি এদের জন্য। তখন তো যারা বলবে যে কি কেমন কথা হইল, তারা মুক্তি পাবে, তারা আল্লাহর দিনের অনুগত নয়, আল্লাহর অনুগত বান্দা নয়, আল্লাহর গোলাম তারা নয়, আল্লাহর বান্দা নয়, তা আল্লাহর বান্দার আদর্শ হচ্ছে। তো হতে পারে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ছেলে মেয়েদের ভাগ বন্টনের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধনে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে মেয়ের দ্বিগুণ দিয়েছেন, এই ক্ষেত্রে হেকমত রয়েছে। কিন্তু আল্লাহর কাছে চার্জ করবেন, রাসূলের কাছে চার্জ করবেন যে আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমি হেকমত জানতে চাই না, নিষিদ্ধ, তোমার এই অধিকার নেই, তুমি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, রাসূল তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে পৃথিবীতে এসেছেন, আল্লাহ আরহামুর রাহিমে তোমার জন্য এই বিধান প্রণয়ন করেছেন, সুতরাং তোমাকে মানতে হবে। সামেনা ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কিন্তু হেকমত রয়েছে, একটি ছেলের কত দায়িত্ব, তাকে নিজের খরচে বিয়ে শাদী করতে হবে, এটি ইসলামিক দায়িত্ব। তাকে ভরণ পোষণ সবকিছু বহন করতে হবে, ইসলামিক দায়িত্ব। মোহর দিতে হবে তাকে, বাড়ি তৈরি করতে হবে তাকে, বাসস্থান দিতে হবে তাকে, লেবাস পোশাক দিতে হবে স্ত্রী তাকে, সবকিছু চিকিৎসা দিতে হবে তাকে, ছেলে মেয়েগুলি জন্মে সব খরচ খরচা বহন করতে হবে ওই যে ছেলেকে, স্বামীকে, স্ত্রীকে কিচ্ছু না। সে যদি মাসে 10,000 রিয়ালও ইনকাম করে, এক পয়সাও তাকে খরচ করতে হবে না। ইসলাম বলছে তোমার টাকা তুমি রাখো, আর তুমি যা ইচ্ছা তাই করো, ইচ্ছা হলে তোমার স্বামীকে কিছু দাও, আর না হলে তোমার বাবাকে দিয়ে দাও, তোমার মাকে দিয়ে দাও, তোমার ভাইদেরকে দিয়ে দাও, তোমার বন্ধুদেরকে দিয়ে দাও। কারো এই ক্ষেত্রে দাল গলাবার অধিকার নেই। তোমার স্বামী বলবে, আরে তোমার টাকা তোমার ভাই বোনকে কেন দেবে, তোমার বেতনের টাকা তোমার বাবাকে কেন দেবে, আমার সাথে দিয়েছে না, এই ক্ষেত্রে তোমার অধিকার নেই। জি, তাহলে নারীকে কি অধিকার দেওয়া হয়েছে? ব্যক্তি মালিকানা দেওয়া হয়েছে, ব্যক্তি মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু যেখানে আল্লাহ হিকমত ভালো জানেন, এখানে এত গুরু দায়িত্ব ছেলের, ওকে দুই ভাগ তো তারই কম হিসাবে, আর ইয়ে বাবার বাড়ি থেকে যা কিছু নিয়ে গেল কোনো কিছু খরচ করতে হবে না তাকে, তারপরে সে অর্ধেক পেয়ে গেল, ভাইয়ের অর্ধেক পেয়ে গেল, ঠিক না? কিচ্ছু খরচ করতে হবে না, তারপরে অর্ধেক। ধরেন বাবার যদি 3 লাখ টাকা থাকে, 2 লাখ টাকা পেল কে, ছেলে পেল, আর 1 লাখ টাকা মেয়ে পেয়ে গেল। আর 2 লাখ টাকা নিল, তার খরচ খরচ আসে না, বাড়ি বানাতে গিয়ে 2 লাখ টাকা কিছুই হবে না তার। আর এই মেয়েকে বাড়ি বানাতে হবে, সে থাকবে কোথায়, স্বামীর বাড়িতে। তার টাকা সব কোনো খরচ নেই, তার খাবে কি স্বামী খাওয়াবে, পড়বে কি স্বামী দেবে, চিকিৎসা কোথায় স্বামী দেবে, তার খরচই তো নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই যদি কোনো মানব রচিত আইনে, যেমন ইউনিফর্ম সিভিল কোড আজকাল ভারতে তৈরি করার জন্য খুব পথে হিন্দুরা লেগেছে বা অনেকে ইসলামের শত্রুরা, তো যদি ইউনিফর্ম সিভিল কোড তৈরি হাতিয়াতে জুলুম হবে, পুরুষদের উপরে জুলুম হবে, ছেলেদের উপরে জুলুম হবে, এত দায়ী দায়িত্ব পালন করে সমান সমান ছেলে মেয়ে সমান সমান পাবে। আরে তোমাদের ধর্মে তো কিছুই ছিল না, হিন্দু ধর্মে কিছুই ছিল না, মেয়েদের কোনো হক ছিল না। তারপরে মানে রচিত আইন এমন যে না না না না দিতে হবে, তাহলে কত দিতে হবে, সমান সমান দিতে হবে, না জুলুম এই ক্ষেত্রে। তো আলোচনা চলছিল আকিকা সম্পর্কে, তাই না? তা আকিকার একটি মাসলা জানলাম যে ছেলে হলে 2টি দিতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে, তবে কেউ যদি অভাবী হয় তাহলে সে 1টি দিলেই যথেষ্ট। যে 1টি দিতে পারছে সে যেন দেবই না, না 1টি পারছেন আপনি 1টি দেন, 1টি জবাই করে। আর মেয়ে হলে 1টি। আর একটি যেটি মাসলা সেটি হচ্ছে যে জবাইটি কখন করতে হবে, এই আকিকা কখন করতে হবে, সপ্তম দিনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে হাদিস রয়েছে, আবু দাউদের তিরমিজির হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকিকাতিহি, প্রত্যেক শিশু তার আকিকার সাথে বাঁধা, এই হাদিস আকিকার সাথে বাঁধা। তাহলে আকিকার কত গুরুত্ব, হাদিসের আকিকার গুরুত্ব সম্পর্কে এতটুকু যথেষ্ট। এই জন্য ফোকাহা কিরাম আমরা বলেছেন আকিকা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, যা কিছু মাযহাবে যারা ওয়াজিব আর ফরজের তফাত করেছেন ওয়াজিবের কাছাকাছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তুযবাহু আনহু ইয়াউমাস সাবে, ইয়াউমাস সাবে, সপ্তম দিনে তা জবাই করতে হবে। তাহলে সপ্তম দিনে জবাই করতে হবে, 7 দিনের দিনে আকিকা জবাই করতে হবে, এই হচ্ছে সুন্নত। এই ক্ষেত্রে আরেকটি হাদিস রয়েছে 14 দিন এবং 21 দিনের, এই হাদিসটিও আমলযোগ্য। এছাড়া তা এরপরে আকিকা করবেন এর কোন সুন্নতে প্রমাণ নেই, জেনে শুনে মাসলা জানছেন অথচ, আচ্ছা ঠিক আছে আমি তো 2 বছর পরে যাব দেশে, তখন দেশে গিয়ে আকিকা করব, না সুন্নতের খেলাফ, ঠিক আছে একসাথে বড় করে পার্টি করব আর 2-3টা ছেলের একসাথে করে দেব, না সুন্নতের খেলাফ, সপ্তম দিনে করাই সুন্নত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসেনের সপ্তম দিনে আকিকা করেছেন, আর ও আদেশও করেছেন সপ্তম দিনে তুলবা নেই আমার সাবে। তাহলে আল্লাহ রসুলের উক্তিও এবং আল্লাহ রসুলের আমল ও কর্ম দুই রকমের হাদিস, ফেল এবং কল। আমলেও তিনি হাসান হোসেনের আকিকা দিয়েছেন সপ্তম দিনে, আর আদেশও করেছেন সাহাবাই কেরামকে সপ্তম দিনে আকিকা দেওয়ার। 14 দিন এবং 21 দিনের একটি হাদিস রয়েছে, যে হাদিসটি হাসান, আমল করা যাবে সেই হাদিস হবে। বাকি তারপরে কোন সহি হাদিস নেই যে পরে আকিকা করা যাবে, নিজের আকিকা নিজে করবে, এই ক্ষেত্রে একটি হাদিস অত্যন্ত দুর্বল হাদিস যে নিজের আকিকা নিজে করা যাবে সে সম্পর্কে। সুতরাং নিজের আকিকা নিজে করা আপনার দায়িত্ব নাই, আপনার আকিকা করার দায়িত্ব আপনার বাবা ছিল, আপনার বাবা করেনি, এখন এই দায়িত্ব শেষ হয়ে গেছে, এর সময় শেষ হয়ে গেছে, সুতরাং এই আকিকার আর কোনো প্রয়োজন নেই। আমাদের আরো ভ্রান্ত ধারণা আছে যে আমার আকিকা হয়নি তাহলে আমার ছেলে কি করে আকিকা দেবো, নিজেরই তো হয়নি, নিজের না হইলে আর ছেলে মেয়ে দেওয়া যাবে না, এ কেমন কথা হইল। তা আপনি যদি নিজের নামাজ না পড়ে থাকেন তাহলে ছেলে মেয়েকে নামাজ শিখাবেন না তাহলে? আরে আমি তো 40 বছরে নামাজ শুরু করলাম, আমার ছেলেকে কি করে 10 বছরে নামাজের আদেশ দেবো, তাই করবেন নাকি? হ্যাঁ আমি তো দাড়ি রাখলাম 50 বছর বয়সে, তাহলে আমার ছেলেকে কি করে বলবো যে বাবা তুমি দাড়ি বাড়াও, বলা যাবে না? বলবো না, না মোটেই না, বলতে হবে। ছেলে বলতে পারে, ছেলে দেখেছে যে আমার বাবাই তো এই তো দাড়ি রাখলো মাত্র, আর আমাকে বলছে বাবা দাড়ি রাখো দাড়ি রাখো, বাবা তুমি তো দাড়ি রাখলে 40 বছর বয়সে, আমি তো দেখলাম। যদি বলে ছেলে কি বলবেন, যে আমি ভুল করেছি, বাবা তুমি ভুল করো না, আমাকে আমার বাবা শিখায়নি অথবা শিখালো আমি মানিনি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করে, কিন্তু তুমি এই অন্যায় কাজ করি না, তুমি ভালো কাজ করো, আমি বুঝতে পেরেছি এখন, সুতরাং তোমাকে আমি জান্নাতের পথে নিয়ে যেতে চাই। এমন ধরনের যে আপনার আমল হুজ্জত হয়ে গেল, দলিল হয়ে গেল আপনার জন্য, আমার বাবা কি দেখতাম ফজরে ঘুমিয়ে থাকতো, এই তো নামাজ ধরলে, এই তো মরার কদিন আগে নামাজ শুরু করলো। হ্যাঁ হয় এরকম আমাদের সমাজে, অধিকাংশ যেহেতু বাবারা এরকম আছে যারা নামাজ শুরু করেছে বুড়ো হয়ে, আমাদের সে বুড়ো তো নামাজ পড়ে ঠিক কিনা, বুড়োর মধ্যেও কিছু যাবে বাকি যাবে ওই পাতান বাকি কিছু আছে বুড়োরাই নামাজ পড়ে, আর যুবকরা কিচ্ছু না, ওদেরকে বলেও নাই বুড়োরা, ঘর সংসার সবকিছু কাজ করে নিচ্ছে কিন্তু নামাজটা পড়াবে না। আরে আমি তো শুরু করলাম, ওরও মনের দুর্বলতা, শয়তান এই দুর্বলতা তার মধ্যে সৃষ্টি করেছে, আমি তো বুড়ো হয়ে কবরে এক পা দিয়ে নামাজ শুরু করলাম 50 বছর বয়সে, তো ছেলেকে এখন কি করি বলবো, 15 বছরের ছেলেকে যাক এখন ছেলে বয়সে আছে, হ্যাঁ এখন স্কুল আছে এখন কলেজ আছে, একটু তার ঘুমের প্রয়োজন আছে, আল্লাহ আকবার, এই মায়া করছেন যে এখন ঘুমটা ডিস্টার্ব হয়ে ফজরে আর জাহান্নামে যাবে, এই মায়াটি করছেন না আপনি, কবরে যে আজাব হবে জাহান্নামে যে আপনার ছেলে জ্বলবে এই মায়াটি চিন্তা করছেন না আপনি, দূরদর্শিতা আপনার মধ্যে নেই, ইমান বিল আখেরা পরকালের প্রতি ইমান নেই, কবর আজাবের প্রতি আপনার ইমান নেই, আরামে ঘুমা কাকার ছেলে খরচ ছেড়ে দিয়ে, তো আকিকা দিতে হবে সপ্তম দিনে, এই হচ্ছে সুন্নত, অথবা 14 দিন বা 21 দিনে। আর একটি সুন্নত হচ্ছে ইহুলাকো রাসহু, এই হাদিসে রয়েছে ইহুলাকো রাস, মাথা মুন্ডন করতে হবে, আবু দাউদ তিরমিজির হাদিস, অন্য হাদিসে বলা হয়েছে যে কষ্টদায়ক জিনিসকে দূর করো, ওয়াইসাম্মা নাম রাখতে হবে, তাহলে সপ্তম দিনে নাম রাখাও সুন্নত। এ 7 দিন চিন্তা করুন যে কি নাম, বুঝ পরামর্শ করুন স্বামী স্ত্রীতে আরো ভালো জ্ঞানী গণিতের সাথে যে কি নাম রাখলে ভালো হয়, নামের অর্থ সম্পর্কে জানলেন, এই 7টা দিন আপনার কাছে সময় রয়েছে, সিদ্ধান্ত নেন আপনি, আর সপ্তম দিনে নামটি রাখেন, আকিকা দেন, নাম রাখেন, মাথা মুন্ডন করেন, এই কাজগুলি আপনি করেন সপ্তম দিনে। আর একটি কাজ, 6 নম্বরের কাজ, সেটি হচ্ছে যে মাথা মুন্ডন করে যে চুলটি হবে সেই চুল পরিমাণ কি করতে হবে, হ্যাঁ কি সাদকা করতে হবে, না চাবি রূপা সোনা নয়, এত বেশি বাড়িয়ে দিয়ে না আপনি, এমনি তো মানুষ এই সন্ন্যতগুলি পালন করেন, আজ যদি সোনা করে দেন তাহলে তো করবেন, চাবি হেফদা রয়েছে হাদিস, সন্ন্যত জানা আছে, সন্ন্যত কিন্তু এটি, এটি সন্ন্যতে মুয়াক্কাদা নয় মুস্তাহাব, ভালো করলে ভালো, যখন হাসান অথবা হুসেনের জন্ম, হাদিসে উল্লেখ নেই যে হাসান ছিল কি হুসেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইহলিকি রাসা, তার মাথা মুন্ডন করে দাও, ওয়া তাসাদদাকি বিজানাতি শাআরিহি ফিদ্দা, আর তার চুল পরিমাণ কি করো ফিদ্দা, চাঁদি সাদকা করো, ফাওয়াজানতুহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি চুলকে ওজন করলাম, ফাকান ওয়াজনুহু দিরহামান আও বাযা দিরহাম, তো দেখলাম যে তার চুল হাসান বা হোসেনের চুলের পরিমাণ ছিল, ওজন ছিল কত, 1 দিরহাম অথবা 1 দিরহাম চাইতে একটু কম, 1 দিরহাম, 1 দিরহাম মানে 1/4 মানে 1/4 ভাগ, মানে 4 আনা বলতে পারেন, 4 আনা, তো এই 4 আনা, তার মানে আজকালকার 4 আনা পয়সা নাই, আপনি না সৌদি আরবে রিয়ালে 4 আনা হালালা 25 হালালা ধরবেন, আর না দেশে 4 আনা পয়সা ধরবেন, চাঁদির চাঁদির যে 1 ভরি মানে 16 আনা, আর তার 4 আনা। হাদিসটি তো রয়েছে তিরমিজিতে মুস্তাদরাক হাকম, হাদিসটি কি ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হাসান বলেছেন, তাইলে এই হাদিস আমলযোগ্য, আমলযোগ্য হাদিস, সুতরাং এই আমল করা উচিত, এই কাজটি হচ্ছে উত্তম। 7 নম্বরের কাজ হচ্ছে, 7 নম্বরের কাজ কি সম্পর্কে, নবজাত শিশু সম্পর্কে, তা হচ্ছে নাম রাখা, যে কথাটা আগে বলেছি নাম রাখা, এই সম্পর্কে আরেকটি হাদিস শুনুন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমারা বিতাসমিয়াতিল মাউলুদ, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবজাত শিশুর নাম রাখার আদেশ করেছেন, নিজে তো নাম রেখেছেন হাসান হোসেনের সপ্তম দিনে, কিন্তু আদেশ করেছেন ইয়াউমা সাবেহি সপ্তম দিনে, ওয়া ওয়াদিল আযা কষ্টদায়ক জিনিস দূর করতে অর্থাৎ মাথা মুন্ডন করতে, ওয়াল আককে আনহার আকিকা করতে আদেশ করেছেন, আর এই আদেশগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম দিনের সাথে সংশ্লিষ্ট, হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং নাসাইতে রয়েছে, হাদিসটি সহিহ। 8 নম্বরের কাজ, আর এটি হচ্ছে শেষ কাজ মোটামুটি হাদিসের আলোক, তা হচ্ছে খাতনা করা, নবজাত শিশুর খাতনা করা সপ্তম দিনে উত্তম এবং সুন্নত, সপ্তম দিনে যদি না করতে পারা যায় তারপরে যখন যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে, আর শেষ সময়সীমা হচ্ছে ফোকাহে বলেছেন 7 বছর, 7 বছর পর বিলম্ব করা ঠিক নয়, কারণ 7 বছর বয়সে নামাজের আদেশ করা হয়েছে, যখন নামাজের আদেশ করা হয়েছে যে নামাজ পড়াও তোমার ছেলেকে, সাত বছরে নবী করিম বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সাত বছরে তোমাদের ছেলে মেয়ে হলে তাদেরকে নামাজের আদেশ করো, নামাজ পড়লে তাহারাতের খেয়াল রাখতে হবে, উযু করতে হবে, শরীর পবিত্র রাখতে হবে, কাপড় পবিত্র রাখতে হবে। আর যদি খাতনা না করা থাকে তাহলে কি হতে পারে, পেশাব ঠিক থাকতে পারে সেখানে, বিশেষ করে ছেলেদের, ছোট ছেলে মেয়েদের ছেলেদের পেশাব থেকে যেতে পারে। সুতরাং সেই টুকুকে কেটে নিতে হবে, যেটুকু আপনার খাতনা করার অগ্রভাগ আর কি পুরুষদের, এই খাতনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং এ হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব। বরং খাতনা না করা অবস্থায় থাকা মোটেই উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কেউ যদি মুসলমান হতো তাকেও আদেশ করেছেন আলকে আনকা শার আল কুফর ওয়াক্তাতিন, নতুন মুসলমান হলো একজন বড় মানুষ বয়স্ক লোক, তোমার কুফরির অবস্থার যে চুল আছে সেই চুলকে তুমি ফেলে দাও, মানে মাথা মুন্ডন করো, কাফের অবস্থায় যে চুল ছিল সে চুল ফেলে দাও, মানে মাথা মুন্ডন করো, আর ওয়াক্তাতিন তুমি খাতনা করো। একমাত্র নতুন মুসলমানদের ক্ষেত্রে বলা যেতে পারে যে সে বয়স হয়ে খাতনা করবে, কিন্তু জন্মগত মুসলমান অথচ সাবালক হয়ে খাতনা করবে সে গুনাহগার হবে। সাত বছর পরে যতদিন থাকবে বিনা খাতনায় তার বাবা মা গুনাহগার হবে, আর সাবালক হয়ে যাওয়ার পরে সেই ছেলে গুনাহগার হবে। পনেরো বছর বয়স যখন হয়ে যাবে তখন সেই ছেলেও গুনাহগার হবে খাতনা না করা অবস্থায় যদি থেকে যায় তাহলে, যেহেতু পবিত্র হতে পারবে না যদি বিনা খাতনায় থাকে। সুতরাং খাতনার বড়ই তাকিদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, এক দুটি হাদিস আপনাদেরকে শোনাই, বিশেষ করে সপ্তম দিনের খাতনা সম্পর্কে, যা আমাদের দেশে অধিকাংশ মানুষরা করি না। সপ্তম দিনে খাতনা করলে অনেক ফায়দা রয়েছে, ছেলের ফায়দা রয়েছে যে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রক্তক্ষরণ কম হবে, রক্ত বেশি যাবে না, অল্প রক্তের মাধ্যমে ঘা ভালো হয়ে যাবে, কষ্ট কম হবে, জানতেই পারল না সে টের পেল না। সবচেয়ে বড় কথা আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল হলো, আর সুন্নতের আমল করা আপনার একটি ইবাদত, আর যখন এই সুন্নতের খেলাফ করে কাজটি করলেন কিন্তু সুন্নতের খেলাফ করে করলেন তাহলে ওইরকম ইবাদত হইল না, ওইরকমের ইবাদত যদিও খাতনা হয়তো আপনার ওয়াজিবটি আদায় হলো কিন্তু সেটি ইবাদত হলো না, ওই রকমের সুন্নত মোতাবেক যদি আপনি করতেন তাহলে তো সুন্দর হতো। এই জন্য দেখা যায় আজকেও আরবরা সপ্তম দিনে খাতনা করে অধিকাংশ, পক্ষান্তরে আমার দেশের মানুষরা বড় না হলে খাতনাই করবেন, আর এমন বড় হয়ে খাতনা করে যে আমরা এককালে দেখেছি যে যে খাতনা হবে ছেলে রাতে পালিয়ে বেড়াচ্ছে এদিক ওদিক, তার বাড়িতে লুকিয়ে গেছে, খুঁজরে খুঁজরে ওস্তাদ এসছে খুঁজ খুঁজ খুঁজ কোথায় আছে সে পালিয়ে বেড়াচ্ছে, বরং খাতনাতে সে বসে ধামার উপর বসিয়েছে আর সে লাফ দিয়ে পালিয়ে গেল, একবার লাফ দিয়ে যেমন দেখেছে ওস্তাদকে যে ছুরি বের করেছে কি লাফ দিয়ে দিল টান, এসব এসব অন ইসলামিক আদম কায়দা। এই জন্য ছেলে আসছে যে আমরা সুন্নত মোতাবেক কাজ করি না। তো কথা হচ্ছে যে খাতনা করতে হবে। আক্কা রাসূলুল্লাহ আনিল হাসান ওয়াল হুসাইন, সাহাবী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের আকিকা করেছেন, ওয়া খাতানাহুমা লিসাবাতি আইয়াম, এবং খাতনাও করেছেন সপ্তম দিনে, তাহলে সপ্তম দিনে আকিকা। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে হাসান হুসাইনের খাতনাও হয়েছে সপ্তম দিনে আর হাসান হুসাইনের আকিকাও হয়েছে রাদিয়াল্লাহু আনহুম সপ্তম দিনে। হাদিসটি মুজাম ইমাম তাবারানির মুজাম নামক কিতাবে রয়েছে, মুজাম সাগীর এই কিতাবটিতে রয়েছে, হাদিসটি রয়েছে বাইহাকিতেও। দ্বিতীয় হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তার উক্তি অর্থাৎ মওকুফ হাদিস, তিনি বলছেন সাবআতুন মিনাস সুন্নাহ ফিসসাবি, শিশুর ক্ষেত্রে নবজাত শিশুর ক্ষেত্রে সাতটি সুন্নত কাজ রয়েছে। এই সাতটি সুন্নত কাজ যে কাজগুলি শুনালাম তার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আর সেই কাজগুলি সপ্তম দিনই সুন্নত, ইয়াউমাস সাবে সপ্তম দিনই সুন্নত, মিনাস সুন্নাতে ফিসসাবি ইয়াউমাস সাবে, সপ্তম দিনে এই সাতটি কাজ সুন্নত রয়েছে নবজাত শিশুর ক্ষেত্রে। তার মধ্যে একটি বলেন ইউসাম্মা, নাম রাখতে হবে, সাত দিনে নাম রাখতে হবে, বিলম্ব করা ঠিক নয়, বা ইউখতান এবং খাতনাও করতে হবে, খাতনা করাও এই দিনে সুন্নত, কিন্তু এই দিনে খাতনা করা সুন্নতে মুআক্কাদা নয়, মুস্তাহাব ভালো, আর যদি সপ্তম দিনের পরেও করে সাত বছরের আগে আগে তাহলে ইনশাআল্লাহ তাআলা গুনাহগার হবে না, পক্ষান্তরে সাত বছরের পরেও পরে যদি খাতনা করে খাতনা আদায় হবে কিন্তু বাবা মা গুনাহগার হবে। সুতরাং আমরা যাতে করে এই দায়িত্ব পালন করতে পারি। এই হাদিসটি রয়েছে ইমাম তাবারানির মুজাম আল আওসাতে রয়েছে আর ইমাম হাইসামি মাজমা উজ জাবায়েদ নামক কিতাবে এই হাদিসটিকে সহিহ বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসটিকে, যে সপ্তম দিনে এই কাজগুলি করা উচিত। তো এই ছিল সংক্ষেপে আলোচনা, মোটামুটি আপনার নবজাত শিশুর মাসলামা সাহেব সম্পর্কে সহিহ হাদিসের আলোকে, আর বাকি যেসব বিদাত রয়েছে এছাড়া যেসব কাজগুলি রয়েছে, সাধারণত বিদাত নবজাত শিশুর প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বিদাত রয়েছে, এই বিদাতগুলি সম্পর্কে প্রশ্নের মাধ্যমে হয়তো চলে আসবে, আর না হলে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় দেন তাহলে আপনারা যদি সেই বিদাতগুলিকে সংগ্রহ করেন তাহলে সেই বিদাতগুলি সম্পর্কে মন্তব্য করা যেতে পারে। যেমন বাচ্চা পেটে আসলেই অনেকগুলি বিদাতি কাজ পালন করা শুরু করে মহিলা, শুরু করে না? যদি সূর্যগ্রহণ লাগে তাহলে গন্না লেগে যাবে, গন্না লাগা বলে নাকি বলে, গন্না লাগা বলে তো। আর তারপরে কোনো কিছু কাটা যাবে না, সব জাহেলিয়াত, হিন্দুদের পাশে বসবাস করে এগুলি সব হিন্দুদের ঘর থেকে এসছে, নিশ্চয়ই অমুসলিমদের ঘর থেকে মুসলিমদের ঘরে এসবের অনুপ্রবেশ ঘটেছে। তো এইভাবে অনেক বিদাত রয়েছে, জন্মের পরে যখন ভূমিষ্ঠ হয়ে গেল তারপরে অনেক বিদাতের কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, ধোঁয়া দিতে হবে, কি আগুনের পূজা একরকম, ধোঁয়া দিতে হবে বাড়িতে, আরে বাড়িতে ছেলে জন্মেছে আর ধোঁয়া নেই কিচ্ছু নেই, তার বাড়িতে আগুন জ্বালায়নি, কেমন কথা হইল। তারপরে আপনার ওই মহিলা যখন বাড়ি থেকে পেশাব পায়খানা বেরোবে তখন একটা হাতিয়ার নিয়ে বেরোবে, যাতে করে শয়তান জিন আক্রমণ না করতে পারে, আক্রমণ করলে দিবে একবারে, এ কত সাহস, কত সাহস তা। হ্যাঁ, সব বিদাত, বরং অনেক সময় এইসব শিরকে পৌঁছে, এইসব বিদাত শিরকের পর্যায়ে পৌঁছিল, যে তার প্রতিরক্ষার ব্যবস্থা হচ্ছে তার ওই হাতিয়ার, হাতে যে হাতিয়ার নিয়ে আছে, অস্ত্রটি নিয়ে আছে না, ওইটা হচ্ছে তার প্রতিরক্ষা, শয়তান থেকে প্রতিরক্ষা, বুঝবিল্লা। অথচ শয়তান থেকে প্রতিরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন, আয়াতুল কুরসি রয়েছে, সূরা নাস রয়েছে, সূরা ফালাক রয়েছে, সূরা ইখলাস রয়েছে, সূরা ফাতিহা রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসের দোয়া রয়েছে, কোথায় গেল সেই সব দোয়া? হ্যাঁ, হাতে হাতিয়ার নিয়ে বেরিয়েছে, আগুন নিয়ে বেরিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো বিধাতের শেষ নেই। তো এইরকমের অনেক বিদাত রয়েছে, যে সব বিদাতকে বর্জন করা ফরজ, বিদাতকে বর্জন করা ফরজ, পক্ষান্তরে সুন্নতকে আঁকড়ে ধরা ফরজ, সুন্নতকে আঁকড়ে ধরা ফরজ। এই জন্য সুন্নত গুলিকে জানার চেষ্টা করুন এবং বিদাত গুলিকে পরিহার করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক এবং বাতিল সম্পর্কে জ্ঞান হাসিল করে হকের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, শিরক এবং বিদাত থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত হয়ে জীবন যাপনের তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার প্রশ্ন করেছেন, বেশ কিছু বাচ্চারা আছে যাদের খাতনা অবস্থায় তারা ভূমিষ্ঠ হয়, এদের খাতনার হুকুম কি? খাতনা যদি করা, পুরোপুরি খাতনা করা থাকে তাহলে খাতনা করা জরুরি নয়, তবে কিছু ফকাহরা বলেছেন যে তারপরে অস্ত্র ফিরিয়ে নেওয়া শূন্য, তাহলে আপনার শূন্যতা আদায় হয়ে গেল, যে আপনি অস্ত্র ফিরিয়ে নিলেন। আর যদি দেখা যায় যে অর্ধেক কাটা রয়েছে, পুরোপুরি নেই, কিছুটা ঢেকে আছে, এটা পুরোপুরি সেটা আমার মুক্ত হওয়া দরকার অগ্রভাগ, তাহলে যেটুকু বেড়ে আছে সেটুকু কেটে নিতে হবে। জি, আরেকটি প্রশ্ন, যে আমাদের দেশে বিশেষ করে খাতনা করার পর অনুষ্ঠান করে এবং মানুষকে দাওয়া দিয়ে খাওয়ানো হয় এবং সেই অনুষ্ঠানে টাকা পয়সা উঠানো হয়, এটা শরীয়ত সম্মত কিনা জানতে চেয়েছে। খাতনা খাতনা করে না, আকিকা তো নয় না, আকিকার দাওয়াত যদি করে, সন্ন্যত তো দাওয়াত নয়, কিন্তু আকিকার গোশত বিতরণ করা, বিতরণ করে দিতে হবে। এই বিতরণের ক্ষেত্রে যেমন কোরবানির ক্ষেত্রে আমরা করি, গরিব মিসকিনকেও দেবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বংশধরকে দেবো আর নিজেরাও খাবো, মানে তিন আর তিন ভাগ সমান সমান করতে হবে, এটুকু জরুরি নয়। যেমন কোরবানির ক্ষেত্রে সমান সমান করাও জরুরি নয়, যে প্রয়োজন দেখতে হবে, যদি দেখা যায় গরিবরা বেশি রয়েছে বা গরিবের চাইতে আমাদের আত্মীয় স্বজন খুব বেশি রয়েছে, তাদেরকে দিতে হবে, তাহলে নিজেই কম ফেরেন, অথবা নিজের বেশি প্রয়োজন রয়েছে, নিজেরই অভাব রয়েছে, বছরে হয়তো সারা বছর ছেলেমেয়েরা গোশত খেতে পারছে না, কোন রকম একটা আঁকি খেতে, নিজেই বেশি খান, অসুবিধা নেই, কিন্তু এইভাবে করতে হবে। বাকি দাওয়াত এই ক্ষেত্রে, আকিকার ক্ষেত্রে দাওয়াত আপনার ইচ্ছার উপর, দাওয়াত মুসলমান ভাইদেরকে খাওয়ানো ভালো কাজ, নেকির কাজ, যদি খাওয়াতে পারেন আর কষ্ট না হয় আপনার পরিবারের উপরও, কেন ওই সময়ে পাকশাক করা কষ্টের কাজ, অনেক সময় কষ্ট, আর এই কারণে অনেকে সুন্নত পালন করেন। আমি জানি অনেক ভাইদেরকে যারা বলছে যে ভাই একটু পার্টি করতে হবে, সেই জন্য সাত দিনের দিনে আকিকা করতে পারছি না, তার সুন্নতের খেলাফ, সে এক মাস দুই মাস পরে যখন তার বিবি সুস্থ হয়ে যাবেন তখন সে আকিকা করবে কি জন্য, শুধু এই পার্টি দাওয়াত করার জন্য, না জায়েজ নয় এটা, এটা জায়েজ নয়। তবে আপনি সাত দিনে বা চোদ্দ দিনে একুশ দিনে যদি আপনি খাওয়াতে পারেন, অথবা হোটেল আছে পাকশাক করে হোটেল থেকে খাওয়ান আপনি, বা অন্যরা পাকশাক করার জন্য অন্যরা রয়েছে, আপনার স্ত্রী কষ্ট দেবেন না, ভালো কথা, কেন বা কষ্ট দেবেন, সেই সময় একটু তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত। তো কথা হচ্ছে যে আপনি সুন্নতটাকে ঠিক রেখে, সপ্তম দিন ঠিক রেখে পারলে দাওয়াত দেবেন আর না হলে খাওয়াবেন। বাকি কথা হচ্ছে খাতনা, খাতনার দাওয়াত করা সুন্নত নয়, তার মানে বিদাত। আর খাতনার দাওয়াতও যদি হয় তো বিদাত হলো, আকিকারও যদি দাওয়াত হয় ঠিক আছে, জায়েজ রয়েছে, ভালো কাজ, আতিকার দাওয়াতও, দাওয়াত দেওয়ার পরেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কে কত টাকা দিল, কে কে উপহার দিল, তাহলে এটি একটি বিধাত এবং এইটি এক শ্রেণীর চাপ সৃষ্টি করা মানুষের উপর যারা দাওয়াত খেতে আসবে, যে বিনা টাকায় আসা যাবে না বা বিনা গিফট উপহারে দাওয়াত খাওয়া যাবে না। সুতরাং এটি একটি নাজায়েজ প্রথা, কুপ্রথা, বিদাতি প্রথা, যা জায়েজ নাই। আপনি কি হোটেল খুলে বসেছেন? আজকাল বিবাহ সাহিত্যে হোটেল খুলে বসেছে, সুতরাং ও বিল নেবে, কাউন্টারে বসে আছে, টাকা লিখছে, কে কত টাকা দিল, হ্যাঁ, এগুলি সব বিদাত। বরং এইরকম দাওয়াতকে বর্জন করা উচিত। আর ব্যক্তিগত আমরা তা করি, যেখানে খাতা কলম নিয়ে যেসব বিবাহ সাদিতে খাতানার দাওয়াতে তো যাই না, আর ইনশাল্লাহ যাবো না, যেহেতু এই সুন্নত দাওয়াত নয়, বিদাতি দাওয়াত। ভাই কথায় বিবাহ সাদি ওলিমার দাওয়াত হচ্ছে, অনেকের মতে দাওয়াত এই ওয়াজিব কবুল করা, তো ওলিমার দাওয়াতেও যদি বিদাতের সংমিশ্রণ হয়, অর্থাৎ খাতা কলম নিয়ে বসে আর টাকা পয়সা নিবে, একবারে লিখবে কে কত দিল, তাহলে এই এইরকম বিদাতি দাওয়াত বর্জন করা উচিত, বিশেষ করে ভালো মানুষদেরকে, তার আত্মীয় স্বজন আছে, আত্মীয় তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তার কারণে হয়তো তারা যেতে পারে, কিন্তু যারা নেক মানুষ, ভালো মানুষ, আর আত্মীয়তার ওই রকম সম্পর্ক নেই যার কারণে শত্রুতা হতে পারে ভাই ভাই বা হয়তো আত্মীয়দের মধ্যে, এরকম কিছু নয়, তাহলে দাওয়াতে যাবেন না।